রয়েছে ভুবনে আনন্দ ধারা, বহিছে ভুবনে দিন রজনে, কত অমৃত রস উৎপলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রাহে অক্ষয় জ্যোতি, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রাহে অক্ষয় জ্যোতি, নিত্য পূর্ণ ধরা জীবনে কেরণে আনন্দ ধারা, বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, সার্থ নিমগ্ন কি কারণে, বসিয়া আছো কেন আপন মনে, সার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরে আলোহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। ভুবনে।